করে করে ওই কানা কানি, সেই সুরে মনে হয় তোমারেই জানি আমি জানি। মালতী ভ্রমরে করে ওই কানা কানি, মালতী বলে ওগো মিতা আমি যে তোমারি জানকিতা, মালতী বলে ওগো মিতা আমি যে তোমারি জানকিতা, প্রাণের পরশ দাওয়ানি আমি, প্রাণের পরশ দাওয়ানি তোমারেই জানি আমি জানি। মালতী ভ্রমরে করে ওই কানা কানি, শুধু গান শুধু হাসি নিয়ে সারা বেলা চলে আজ ফাগুনের খেলা, শুধু গান শুধু হাসি। শুধু গান শুধু হাসি নি সারা বেলা চলে আজ ফাগুনের খেলা, শুধু গান শুধু হাসি। মালতী বলে ওগো প্রিয় এ লগন হোক স্মরণীয়, শোনাও শপথের বাণী বাণী, শোনাও শপথের বাণী তোমারেই জানি আমি জানি। মালতী ভ্রমরে করে ওই কানা কানি, সেই সুরে মনে হয় তোমারেই জানি আমি জানি। মালতী ভ্রমরে করে ওই কানা কানি,